নতুন নতুন রং ধরেছে সোনার পৃথিবীতে, যেন ভালোবাসা ছড়িয়ে আছে নীল আকাশের গা। নতুন নতুন রং ধরেছে সোনার পৃথিবীতে, যেন ভালোবাসা ছড়িয়ে আছে নীল আকাশের গায়। আমায় দেখতে দাও, আমায় দেখতে দাও, ওই মন ভোলানো রাম ধনু রং দেখতে দাও। চোখ ভরে দেখবো আমি শিশুর মুখে হাসি, বুক ভরানো স্নেহ মায়া স্বপ্ন রাশি রাশি। সব পেয়েছির স্বর্গ আমার মাটির সীমানায়, আমায় দেখতে দাও, আমায় দেখতে দাও, ওই মন ভোলানো রাম ধনু রং দেখতে দাও। এমন আমি বিছিয়ে দিলাম সবার চলার পথে, তোমরা এসো খোলা হাওয়া খেয়াল খুশির রথে, এসো তোমরা এসো আনন্দের নতুন দেশে, সাতশো তলা গড়ে সুখে থাকো তোমরা সবাই, পরকে আপন করে। আমায় দিও একখানি ঘর নিচের মহলায়, আমায় দেখতে দাও, আমায় দেখতে দাও, ওই মন ভোলানো রাম ধনু রং দেখতে দাও। নতুন নতুন রং ধরেছে সোনার পৃথিবীতে, যেন ভালোবাসা ছড়িয়ে আছে নীল আকাশের গায়। আমায় দেখতে দাও, আমায় দেখতে দাও, ওই মন ভোলানো রাম ধনু রং দেখতে দাও।